الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. قل أأنبئكم بخير من ذلكم، للذين اتقوا عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله، والله بصير بالعباد. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. প্রিয় উপস্থিতি, গগনে ভবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে মহান আল্লাহর ইচ্ছায় আমাদের কালাতিপাত হচ্ছে, রাত দিন হচ্ছে, ঋতুর পরিবর্তন ঘটছে। আমরা একটা আলোচনা শুরু করেছিলাম ইস্তেগফার নিয়ে, আজকে তার দ্বিতীয় পর্ব। আর ইস্তেগফারের মানে বলেছিলাম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। গুনাহগার বান্দা আমরা পদে পদে গুনাহ হতে পারে, হয়ে থাকে, এই জন্য সময়ে সময়ে আমাদের ইস্তেগফার করা কর্তব্য বলেছিলাম। আর বলেছিলাম আল্লাহর খাস বান্দা, নেক বান্দা, যাদের কোনো পাপ নেই, তারাও আল্লাহর কাছে ইস্তেগফার করে থাকেন। নবীগণ, এমনকি সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তেগফার করেছেন, এই কথা আমরা আগে আলোচনা করেছি। আজকে আরো কিছু আলোচনা করব যে ইস্তেগফারের উপকারিতা কি, এর মর্যাদা কি, মাহাত্ম্য কি ইত্যাদি নিয়ে। আল্লাহ তাআলা তার নেক বান্দাদের প্রশংসায় ক্ষমা প্রার্থনাকারী বান্দাদের প্রশংসা করেছেন। আমি শুরুতেই যে আয়াত বা কয়টি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সেই আয়াতগুলিতেই আল্লাহ তাআলা বলেছেন কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম, বলো আমি কি তোমাদেরকে সব বস্তু হতে উৎকৃষ্ট কোন কিছুর সংবাদ দেব। যারা পরহেজগার, লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত, যারা পরহেজগার, যারা সাবধানী, তাদের জন্য রয়েছে উদ্যান সমূহ মানে জান্নাত। তাজরি মিন তাহতিহা আল আনহারু খালিদিনা ফিহা, যার নিচে নদী প্রবাহিত, সেখানে তারা চিরস্থায়ী হবে। ওয়াজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, তাদের জন্য পবিত্র সঙ্গিনী, পবিত্র স্ত্রী হবে এবং আল্লাহর সন্তুষ্টি থাকবে। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ, আর বস্তুত আল্লাহ তার বান্দাদের সম্বন্ধে সম্যক অবহিত। এই বান্দাদের গুণ কি জানেন? الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا, এই বান্দাদের গুণ হল যে তারা বলে হে আমাদের প্রতিপালক নিশ্চয় আমরা ঈমান এনেছি, অতএব আমাদের অপরাধসমূহ ক্ষমা করে দাও, আমাদের পাপসমূহ ক্ষমা করে দাও, ওয়াকিনা আযাবান্নার এবং দোজখের শাস্তি থেকে আমাদেরকে রেহাই দাও। الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار এই বান্দাদের আরো গুণ বলা হয়েছে, তারা হলো যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধরে মুসিবতে, ধৈর্য ধরে আল্লাহর তকদিরে, ধৈর্য ধরে বালা মুসিবতে, ধৈর্য ধরে যারা সত্যবাদী, সদা সত্য কথা বলে, যারা অনুগত সদা আল্লাহ এবং তার রাসূলের অনুগত্য করে, যারা দানশীল, যারা আল্লাহর পথে দান করে, ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার আর রাত্রি শেষাংশে ক্ষমা প্রার্থনা করে। তাহলে বোঝা গেল এখানে একটা কথা, যে তাহাজ্জুদের নামাজের পরে বা তাহাজ্জুদের নামাজের সাথে বা তাহাজ্জুদের নামাজের সময়ে বা ফজরের আজানের আগে কি করতে হয়, ইস্তিগফার করতে হয়। অনেক বান্দাকে দেখা যায় তাহাজ্জুদ পড়ার পরে কোরআন পাঠ করে, ঠিক আছে, কিন্তু এটা সময় কিসের, ইস্তিগফারের সময়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ কতবার বলতে হবে হুজুর? না, ফিক্সড না, এখানে কতবার বলতে হবে, একশো বার, হাজার বার, কিচ্ছু না, কিন্তু এই সময়টা কিসের সময়? আল্লাহ বলছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার, সেহরির সময়ে, যে সময় রোজা রাখার জন্য সেহরি খাওয়া হয় সেই সময়ে ইস্তিগফার করে। আল্লাহ প্রশংসা করেছেন এই বান্দাদের। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহু কানা ফারীকুম মিন ইবাদী ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আনতা খায়রুর রাহিমিন। আমার বান্দাদের মধ্যে একদল ছিল যারা বলতো হে আমাদের প্রতিপালক আমরা ঈমান এনেছি, সুতরাং তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ও আমাদের উপরে রহম করো, দয়া করো, তুমি দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। এখানেও আল্লাহ ইস্তিগফারকারী মুস্তাগফির বান্দাদের প্রশংসা করেছেন। মহান আল্লাহর অসংখ্য সুন্দর সুন্দর নামাবলী আছে, সুন্দর সুন্দর নাম আছে, আসমায়ে হুসনা ওয়া সিফাতিল উলা। বাসানামদার আল্লাহর কটা নাম, আল্লাহর কটা নাম আছে, 99টা না 99-এর বেশি? আল্লাহর কটা নাম আছে কেউ জানে না, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও জানতেন না যে আল্লাহর নাম কয়টি। 99টা নাম যে প্রসিদ্ধ আছে হাদিসে, তার মানে হচ্ছে যে আল্লাহর এমন 99টি নাম আছে যে নামগুলি যদি কেউ হিফজে করে, মুখস্ত করে এবং সেই অনুযায়ী আমল করে, তার মানে বা তার অর্থ অনুযায়ী আমল করে, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। এর মানে এই নয় যে আল্লাহর নামই 99টা। আল্লাহর বহু নাম আছে, কত নাম কেউ জানে না, তার মধ্যে একটা নাম হচ্ছে আল গাফুর, তার মধ্যে একটা নাম হচ্ছে আল গাফফার। এই গাফুর গাফফার মানে কি? মহা ক্ষমাশালী, যিনি অনেক বেশি বেশি ক্ষমা করেন বান্দার সামনে, তার দৃষ্টির সামনে পাপ করতে দেখেও বান্দাকে কি করেন, তিনি হালিম, আল্লাহ আকবার, হালিমুল গাফুর, দেখছেন যে পাপ করছে, অন্যায় করছে, অত্যাচার করছে, তবুও আল্লাহ কি করেন, কোন শাস্তি দেন না, ধৈর্য ধরেন, তারপরেও আবার ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। গফুর গাফফার, যার অর্থ হল মহা ক্ষমাশালী, তিনি গাফিরুজ যামবি কাবিল তাওব কাবিলুত তাওবি, তিনি গুনাহকে ক্ষমা করেন, তওবা কবুল করেন, এ হল তার অপার করুণার অন্যতম মহাগুণ। তিনি পাপি তাপে মানুষকে ক্ষমা করে থাকেন, সে পাপ যত বড়ই হোক না কেন আর যত বেশি হোক না কেন। এখানে আশাব্যঞ্জক কিছু কথা আছে যে বান্দা তুমি যত পাপই করো তুমি নিরাশ হইও না, তাই না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি নিরাশ হইও না, সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হবে। আগে আগে হাদিস বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসে কুদসি, হাদিসে কুদসি কাকে বলে? আল্লাহর কথা কিন্তু নবীর ভাষা, আল্লাহর কথা আল্লাহর ভাষা সেটা কোরআন, আর আল্লাহর কথা যেটা নবীর কাছে ওহি করে নবী নিজের ভাষায় প্রকাশ করেন। আল্লাহর নবী বলছেন কাল আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু কোরআন না। কি বলেছেন? ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গাফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, যে যাবৎ তুমি আমাকে ডাকবে এবং ক্ষমার আশা রাখবে তাবৎ আমি তোমাকে ক্ষমা করে দেব, তাবৎ আমি তোমাকে ক্ষমা করব। তোমার অবস্থা যাই হোক না কেন, আমি কোনো পরোয়া করি না। যত বড়ই পাপ করো না কেন, আমি কোনো পরোয়া করি না। আপনারা শুনেছেন, 100টা খুন করেছিল একটা লোক, তাই না? 99টা খুন করে হুজুরের কাছে ফতোয়া চাইতে গেছে, হুজুর আমার কি তওবা আছে? হুজুর বলে, বাপরে বাপ, 99টা খুন করে তুমি তওবা করবে? যদি আমার তওবা না থাকে, লাও তুমিও লাও, দিয়ে ওকেও দিল শেষ করে। যে 100টা হলো, এই লোকের ক্ষমা আছে না নেই? এই ঘটনা আপনারা জানেন যে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। আমি কোনো পরোয়া করি না, একজন কসম করে বলেছিল আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, তুমি এরকম করছো, কসম করে বলছি আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। আল্লাহ বললেন, কি তুমি কসম করে এই কথা বলছো? যাও, আমি ওকেই ক্ষমা করলাম আর তোমাকে তোমার আমল পণ্ড করে দিলাম। আল্লাহ আকবার, আল্লাহর ইচ্ছা, ফাআলুল লিমা ইউরিদ লা ইউসালু আম্মা ইয়াফাল, তিনি যা করেন কেউ জিজ্ঞাসা করার নেই। হে আদম সন্তান, ইয়া ইবনা আদম, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামা সুম্মা ইসতাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার গুনাহ যদি আকাশ পর্যন্ত পৌঁছে থাকে, অতঃপর তুমি আমার নিকট ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে ক্ষমা করে দেব এবং আমি কোনো পরোয়া করি না। আল্লাহ আকবার। ইয়া ইবনা আদম, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরযি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরা। হে আদম সন্তান, কান খুলে শুনুন, আল্লাহ কি বলছেন? হে আদম সন্তান, যদি তুমি পৃথিবী পরিমাণ গুনাহ করো, আল্লাহ আকবার, পৃথিবী পরিমাণ যদি গুনাহ করো, পৃথিবী কাকে বলে? আপনার এলাকাটা নয় শুধু, আপনার দেশটা নয়, পৃথিবী, সারা বিশ্ব, বুঝতেই পারছেন কত বিশাল বিশ্ব। এই বিশ্ব পরিমাণ, বিশ্ব না মানে পৃথিবী পরিমাণ, পৃথিবী পরিমাণ যদি তুমি পাপ করো, তাহলে আমি তোমাকে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে, তাহলে আমি তোমার সাথে পৃথিবী পরিমাণ ক্ষমা নিয়ে সাক্ষাৎ করবো। আল্লাহ আকবার, তোমার গোনা আছে পৃথিবী পরিমাণ, আমারও ক্ষমা আছে পৃথিবী পরিমাণ, তবে শর্ত আছে একটা। সে শর্তটা কি জানেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ, এটা আল্লাহরই কথা নবীর ভাষায় বলছেন, সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ, এমন অবস্থায় আমার সাক্ষাৎ করবে, এমন অবস্থায় আমার মরে মরণ হবে তোমার, যে তোমার কোন শিরিক বলতে নেই, কাউকে আমার সাথে শিরিক করনি, কোন কিছুকে শরিক করনি, তবেই আমি তোমাকে ক্ষমা করে দেবো। এই কথা কোরআনে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না, কিন্তু অন্যান্য গুনাহ যার জন্য ইচ্ছা ক্ষমা করতে পারেন। শিরিক যদি করো, তাহলে নেই পৃথিবী পরিমাণকে, সামান্য পরিমাণও ক্ষমা নেই, শিরকের কোনো ক্ষমা নেই। অন্য এক হাদিসে কুদসিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মহান আল্লাহ বলেছেন, আযনাবা আব্দুন যামবান ফাকালা আল্লাহুম্মাগফিরলি যামবি ফাকালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা আযনাবা আব্দি যামবান ফাআলিমা আন্না লাহু রাব্বান ইয়াগফিরুয যামবা ওয়া ইয়াখুযু বিন যামব ثم عاد فأذنب فقال أي ربي اغفر لي ذنبي فقال تبارك وتعالى أذنب عبدي ذنبا فعلم أن له ربا يغفر الذنب ويأخذ بالذنب قد غفرت لعبدي فليفعل ما شاء. الله تعالى قطع رسول الله صلى الله عليه وسلم بلسن যে কোন বান্দা যখন একটা পাপ করে বলে, হে প্রভু তুমি আমাকে ক্ষমা করো, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন প্রভু আছেন যিনি পাপ ক্ষমা করেন অথবা তা দিয়ে পাকড়াও করেন, এই জ্ঞান আছে। ওমাই ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কে গোনা ক্ষমা করবে? 1 কেজি চাল কাউকে দিলে গোনা ক্ষমা হবে? কোন নদীতে গিয়ে গোসল করলে কি আপনার পাপ ক্ষয় হয়ে যাবে? জমজমের পানি দিয়ে গোসল করলে কি আপনার সমস্ত পাপ ধোয়া যাবে? তবে হ্যাঁ, হাজারে আসওয়াদ চুমা দিলে পরে সমস্ত পাপ পাথরে চুষে নেবে, তাই না বাকার? এই জন্য ধাক্কা ধাক্কি দিয়েও কি করতে হয়, হাজরে আসওয়াদ একবার চুমা দিতে হয়, দিলেই আপনার সমস্ত পাপ কি হয়ে যাবে, পাথর চুষে নেবে। কথা ঠিক না ভুল? ভুল, পাথর চুষে নেয় না, পাথর পাপ চুষে নেয় না। পাথর কালো হয়েছে কেন? আদম সন্তানের পাপ দেখে, পাপের জন্য। কিন্তু এই নয় যে আদম সন্তানের পাপ পাথর চুষে নেয়। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ পাপ ক্ষমা করতে পারেন না। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা একটি পাপ করেছে, অতঃপর সে জেনেছে যে তার একজন প্রভু আছেন যিনি পাপ ক্ষমা করে থাকেন অথবা তা দিয়ে পাকড়াও করে থাকেন। আমি আমার বান্দাকে ক্ষমা করলাম, সুতরাং সে যা ইচ্ছা করুক। আল্লাহু আকবর। এখান থেকে কেউ বুঝবেন না যে তাহলে আল্লাহ তাআলা তো পাপের অনুমতি দিয়েছেন, ক্ষমা তো করিয়ে দেবেন, তো চল আজ থেকে শুরু করে দি। না, এটার মানে তা না। পাপ হয়ে গেছে, ঘটে গেছে, শয়তানের চক্রান্তে হয়ে গেছে, ঘটে গেছে, সেই ক্ষেত্রে আপনি নিরাশ হবেন না। এর উদ্দেশ্য কি? নিরাশ হবেন না যে আমাকে হয়তো আল্লাহ আর ক্ষমা করবেন না, আর দরকার নেই। যেমন অনেকে নিরাশ হয়ে যায় জীবন থেকে, আমার এই জীবন রেখে আর কোনো লাভ নেই, নে আত্মহত্যা কর। না, তা না, খবরদার নিরাশ হইও না। এরা বুঝলাম যে মানুষকে এই হাদিস দ্বারা পাপাচরণে উদ্বুদ্ধ করা হয়নি, বরং এতে মহান করুণাময় আল্লাহর পরম ক্ষমাশীলতা বিবৃত হয়েছে। এখানে এই হাদিস দিয়ে বলা হয়েছে যে আল্লাহ কত বড় ক্ষমাশীল বিবৃত হয়েছে, এবং পাপীকে নিরাশ হওয়া থেকে সতর্ক করা হয়েছে। আর মহান আল্লাহ কোরআনে বলেছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم ঘোষণা করে দাও আমার এ কথা, হে নবী, হে আমার দাসগণ, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি জুলুম করেছ তারা আল্লাহর করুণা হতে, আল্লাহর রহমত হতে নিরাশ হয়ে যেও না। নিশ্চয় আল্লাহ সমস্ত পাপকে মাফ করে দেবেন, নিশ্চয়ই তিনি চরম ক্ষমাশীল, পরম দয়ালু। তিনি আরো বলেছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইস্তাগফির আর যে কেউ মন্দ কার্য করে অথবা নিজের প্রতি জুলুম করে, নিজের প্রতি অন্যায় করে, পাপ করে, কিন্তু পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে অতীব ক্ষমাশীল পরম দয়ালু রূপে পাবে। যখন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ গফুর রহিম রূপে আল্লাহকে পাওয়া যাবে। অপরাধের শাস্তি থেকে অব্যাহতি, নিশ্চয়ই মহান করুণাময়ের এই মহান করুণা, এই মহা করুণা। আর করুণা প্রাপ্ত তারা যারা নিয়মিত ইস্তেগফার করে। আদম সন্তানের পাপ বেহেস্তের সাদা পাথরকে কালো করে দিয়েছিল। বেহেস্তের যে হাজরে আসওয়াদের কথা বলছিলাম, সেটা আসলে কি ছিল? সাদা ছিল, উজ্জ্বল ছিল। অনুরূপ পাপ হৃদয়ে কালিমা লেপন করে, এ যেন হৃদয় প্রদীপের কাছে কালি, ধীরে ধীরে হৃদয় অন্ধ হয়ে যায়। আপনারা দেখেছেন পাড়াগ্রামে যারা বাস করেন, যাদের এলাকায় এখনো পর্যন্ত কারেন্ট যায়নি, বিদ্যুৎ যায়নি, সেখানে কি জ্বালায়? কেরোসিন বাতি জ্বালায়। মা বোনেরা প্রত্যেক সন্ধ্যাতে সেই হেরিকেনের বা ল্যাম্পের কাঁচকে কি করে? পরিষ্কার করে, নেকড়া দিয়ে, ছেঁড়া কাপড় দিয়ে পরিষ্কার করে, যাতে করে কি হয়, আলোটা বেশি হয় এবং ল্যাম্পের আলোটা উজ্জ্বল হয়। আর যদি জ্বালাতেই থাকে, জ্বালাতেই থাকে, মাসের পর মাস যদি এই কাঁচ যেটা, সেই কাঁচটাকে পরিষ্কার না করা হয়, তাহলে অবস্থাটা কি হয়? আলো দেবে, অন্ধকার হয়ে যাবে। হৃদয় এরকম, হৃদয়ে পাপ করতে করতে জং পড়ে যায়। কাল্লা বল রানা আলা, রানা আলা কুলুবিহীন, যাদের পাপের ফলে হৃদয়ে জং পড়ে যায়। আর যখন জং পড়ে যায়, আর যদি সাফ না করা হয়, তওবা না করা হয়, ইস্তেগফার না করা হয়, ভালো কাজ না করা হয়, তাহলে হৃদয় অন্ধ হয়ে যায়। তখন হৃদয়ে ভালোকে ভালো, মন্দকে মন্দ রূপে দেখতে পায় না। তখন যে মদ খায় তাকেও বন্ধু মনে করে, আর যে নামাজ পড়ে তাকেও বন্ধু মনে করে, যে নামাজ পড়ে না তাকেও বন্ধু মনে করে, সবাইকে সমান। পাপ অপাপকে ভালো মন্দকে তখন আর পার্থক্য করতে পারে না, সমান দোস্তি সবার সাথে। তাহলে হৃদয় অন্ধ হওয়ার ফলে ভালোকে ভালো জানতে পারবে না, মন্দকে মন্দ জানতে পারবে না, ঘৃণ্যকে ঘৃণা করবে না। দেখবেন ঘৃণ্য সে এত পাপি, নোংরা, চরিত্রহীন, তবুও তার সঙ্গে ওঠা বসা করছে, তার সঙ্গে বন্ধুত্ব আছে, প্রগাঢ় বন্ধুত্ব, বেনামাজি, তবুও তার সঙ্গে প্রগাঢ় বন্ধুত্ব আছে, যেহেতু তার হৃদয় অন্ধ হয়ে গেছে, জীবনে চলার পথে সঠিক দিশা সে পায় না। কিন্তু ইস্তেগফার হলো সেই কাঁচের মোচন, ইস্তেগফারের বস্ত্রখণ্ড দিয়ে হৃদয়ের প্রদীপে সেই কাঁচ মুছে ফেলা হয়, যার ফলে হৃদয় আবার স্বচ্ছ আলো বিচ্ছুরিত করতে শুরু করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিয়াহ নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাউদা ফাইযা হুয়া নাযআ ওয়াস্তাগফারা ওয়া তাবা সুকিলা কলবুহু ওয়া ইন আদা যীদা ফিহা হাত্তা তাআলুয়া কলবুহু ওয়া হুয়া আর-রান আল্লাযী যাকারাল্লাহু তাআলা ফি কিতাবিহি কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। মুমিন যখন কোনো পাপ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে যায়, অতঃপর সে যদি তওবা করে, পাপ থেকে বিরত হয় এবং ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার হৃদয় পরিষ্কার হয়ে যায়, কাঁচটা মোছা হয়ে গেল। আর যদি আরো বেশি পাপ করে, কালিমা মোচন না করে যদি পাপ করতেই থাকে, তাহলে সেই দাগ তার হৃদয়কে গ্রাস করে নেয়। আর এই হলো সেই জঙ্গের কথা, যার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন সূরা মুতাফফিফিন 14 নম্বর আয়াতে, যা বলা হলো যে তাদের হৃদয়ে তারা যা কামায়, উপার্জন করে, পাপ করে, সেই পাপ অনুসারে বা পাপের কারণে তাদের হৃদয়ে জং পড়ে গেছে। তওবা ও ইস্তেগফার করলে পাপী নিষ্পাপ হয়ে যায়, কালিমালিপ্ত জীবনে খাতার পাতা আবার সাদা হয়ে ফিরে আসে। আর ইস্তেগফার মহান করুণাময়ের করুণা অবতীর্ণ করে, দুর্ভিক্ষ, অনাবৃষ্টি, অভাব দূর করে, নিয়মিত বৃষ্টি হয়, পর্যাপ্ত পরিমাণে ফল ফসল হয়, রুজিতে বরকত আসে, মানুষের মুখে হাসি ফোটে আর শয়তান দেখে ক্ষুব্ধ হয়। কিসের জন্য? মানুষ যখন ইস্তেগফার করে তখন এগুলো হয়। এটা কোত্থেকে জানলাম? হুজুর কোরআন সূরা নূহ আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করে কোরআন বলেছে, নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইয়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম তোমরা তোমাদের প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করো, ইস্তেগফার করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদেরকে ধনসম্পদ ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন এবং তোমাদের জন্য স্থাপন করবেন বহু বাগান ও প্রবাহিত করবেন নদীমালা। কিসের জন্য? ইস্তেগফারের জন্য। এজন্যই কোন কোন সালাফ, যখন কোন কোন মানুষ তাদের কাছে অভিযোগ জানাত, হুজুর আমার এই অসুখ ছাড়ে না, আমরা কি করি? আমাদের হুজুরদেরকে বলে আমরা ঘর বন্ধ করাই। ঘর বন্ধ জানেন? ঘর বন্ধ করিয়েছেন কোনদিন? ঘর বন্ধ যদি করিয়েছেন জানি না, শিরিক করেছেন না বিদাত করেছেন। ঘর বন্ধ বলে কিছু নাই ওই শ্রেণীর, যে ঘরের চারিদিকে ওই কি কি সব পেড়ে টেড়ে কাউর কি কি পুঁটে, তারপরে ধূপবাতি আগরবাতি তাবিজ চিটিয়ে ঘর বন্ধ করে হুজুররা। এতে সিডিউ আছে, বিদাতও আছে। ঘর বন্ধ করার ছড়িয়ে আছে, সূরা বাকারা তেলাওয়াত করুন নিয়মিত, ঘর বন্ধ হয়ে যাবে, তাই না? এখানে যদি অনেকে বলে ঘরে হুজুর বরকত নেই, অসুখ লেগেই আছে, অসুখ ছাড়ে না, এ ভালো হলো তো এ পড়লো, ও ভালো হলো তো ও পড়লো, রুজি রোজগারে বরকত নেই, অমক নেই, তমক নেই, অনেকে শিকায়ত করে হুজুরের কাছে, তখন হুজুর তাবিজ তুবিজ দিয়ে নুসখা তৈরি করে। আমাদের সালাফে সালিহিনরা বলতেন, যখন এরকম কোন অভিযোগ পেতেন তখন বলতেন ইস্তেগফার করো। তোমার এই হচ্ছে ইস্তেগফার করো? বাড়ির লোককে বলো ইস্তেগফার করবে। তারপর যদি কোন লোক বলতো যে হুজুর আকাশে বৃষ্টি হয় না, ফল ফসল ভালো হয় না, বৃষ্টি হয় না, বলে ইস্তেগফার করো। যদি কেউ এসে বলত যে হুজুর আমার 5-6 বছর বিয়ে হলো, বাচ্চা হয় না, বাচ্চা না হওয়ার ওষুধ কি? হুজুর বলতেন ইস্তেগফার করো। তো এই এর দলিল কি, এর ভিত্তি কি? এই আয়াতগুলো যে নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন তোমরা ইস্তেগফার করো তাহলে আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দেবেন, ইস্তেগফার করো তাহলে ফুল ফল ফসলে নদী নালাতে ভরে দেবেন আল্লাহ তাআলা, আর সন্তান সন্ততি দিয়ে তোমাদেরকে সমৃদ্ধ করবেন। কিসের জন্য? ইস্তেগফারের জন্য। ইস্তেগফার কঠোর শাস্তিদাতা, রাজাব ও গজব রোধ করে। বান্দাগণ মহান করুণাময়ের নিকট ক্ষমা প্রার্থনা করতে থাকলে তিনি তাদেরকে বিধ্বংসী আপদ বিপদ থেকে মুক্তি দিয়ে থাকেন। তিনি বলেছেন ওয়ামা কান আল্লাহ লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, ওয়ামা কান আল্লাহ মুআযযিবুহুম, ওয়ামা কান আল্লাহ মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এরূপ নন যে তুমি তাদের মধ্যে থাকা অবস্থায় তিনি তাদেরকে শাস্তি দেবেন। আল্লাহু আকবার! আল্লাহর নবী থাকা অবস্থায় কোনো আযাব আসবে না। তার মানে উম্মতের নিরাপত্তা, নবী আছেন মানেই উম্মত নিরাপদ। আর একটা নিরাপত্তার কারণ আছে, সেটা হচ্ছে ইস্তেগফার। ওয়ামা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, তাদের ক্ষমা প্রার্থনা করা অবস্থায় আল্লাহ আযাব পাঠাবেন এটা হবার নয়। এটা হচ্ছে সূরা আনফালের 33 নম্বর আয়াত। ইস্তেগফারের ফলশ্রুতিতে হৃদয় প্রশস্ত হয়, হৃদয়ের অস্বচ্ছতা দূরীভূত হয়, মহান আল্লাহ জিক্রের পথে সকল বাধা ও অন্তরায় অপসৃত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাহু লা ইউগানু আলা কালবি ওয়া ইন্নাহু লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আগে বলেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার অন্তর আল্লাহর শরণ থেকে নিমেষ ভর বাধা প্রাপ্ত হয়, সেহেতু আমি দিনে 100 বার করে আল্লাহর নিকট ক্ষমা ভিক্ষা চাই। ইস্তেগফার হল প্রধান প্রধান জিকির সমূহের একটি জিকির। সকাল সন্ধ্যায় নিয়মিত পঠনীয় জিকিরের মধ্যে রয়েছে ইস্তেগফার, নামাজ ও হজে রয়েছে ইস্তেগফারের জিকির। সকাল সন্ধ্যায় ইস্তেগফারের জিকির কি? সাইয়দুল ইস্তেগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়াদিকা, যে দোয়া আছে সাইয়দুল ইস্তেগফার বলা হয়। ইস্তেগফারে যত দোয়া আছে সব থেকে প্রধান দোয়া হচ্ছে এই দোয়া, সকাল সন্ধ্যায় পড়তে হয়। নামাজের পরে ইস্তেগফার পড়তে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। নামাজ খারাপ জিনিস তাই ইস্তেগফার পড়তে হয়, তাই না? না, নামাজে আপনি খারাপ কিছু করেছেন তার জন্য ইস্তেগফার পড়তে হয়। হজ করার পরেও ইস্তেগফার করা আছে, করার কথা আছে। ফাইজা আফাজতুম মিন আরাফাতিন ফাযকুরুল্লাহ ইনদাল মাসজিদিল হারাম। তারপরে ওখানেই বলা হয়েছে যে তোমরা ইস্তেগফার করো, ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়াবান। ক্ষমা প্রার্থনার মাধ্যমে ইস্তেগফারের মাধ্যমে ইবাদত করা হয়, যে ইবাদতের আদেশ দিয়েছেন মহান মাবুদ। আবেদ বান্দা তারই মাধ্যমে তার করুণা প্রাপ্ত হয়ে থাকে। ইস্তেগফার ও ক্ষমা প্রার্থনার মাধ্যমে মানুষ মহান আল্লাহর নিকট নিজ দাসত্বের কথা প্রকাশ করে, স্বীকার করে তার অবাধ্যাচরণের কথা, অতঃপর প্রভুর কাছে চাকর ও গোলামের মতো ক্ষমা ভিক্ষা করে। এ এক বিশাল দাসত্ব, গোলামি ও বন্দেগী। আস্তাগফিরুল্লাহ, হুজুর আমাকে ক্ষমা করে দেন। দেখেছেন দাসরা, বাড়ির দাসরা কিছু একটা হুজুর আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আপনি আল্লাহর বান্দা, আপনি থেকে থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, এক বিশাল দাসত্ব। ক্ষমা প্রার্থনার মাধ্যমে জান্নাত লাভ হয়, ক্ষমা লাভ হলেই জাহান্নাম থেকে মুক্তি লাভ হবে আর জান্নাত প্রবেশের অনুমতি পাওয়া যাবে। এর জন্য মহান আল্লাহর প্রতিযোগিতা ও তরা করার নির্দেশ দান করেছেন, প্রতিযোগিতা করো। وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِّن رَّبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ। তোমরা প্রতিযোগিতা করো, তরা করো তোমাদের প্রতিপালকের নিকট থেকে ক্ষমা, ক্ষমা পাওয়ার জন্য এবং বেহেস্তের জন্য। এটা কি করতে হবে? প্রতিযোগিতা করতে হবে। ও পেয়েছে আমি পাব, ও আগে যাচ্ছে আমি যাব, এইভাবে প্রতিযোগিতা করতে হয়। আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন আমাদেরকে সেই জান্নাতের জন্য যার প্রস্থ হল আকাশ ও পৃথিবী সমান, যা ধর্মবিরুদের জন্য প্রস্তুত রাখা হয়েছে, মুত্তাকিনদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি যালিকা ফাযলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফযলিল আযীম। তোমরা অগ্রণী হও তোমাদের প্রতিপালকের ক্ষমাও সেই জান্নাতের দিকে, যার প্রশস্ততা আকাশ ও পৃথিবী ও প্রশস্ততার মতো সমান, যা প্রস্তুত করা হয়েছে আল্লাহ ও তার রসুলের বিশ্বাসী রসুলদের রসুলগণের বিশ্বাসীদের জন্য। এটা আল্লাহর অনুগ্রহ, যাকে ইচ্ছা তিনি তাকে তা দান করে থাকেন, আর আল্লাহ মহা অনুগ্রহশীল। সূরা হাদিদ 21 নম্বর আয়াত। ইস্তিগফার করা জান্নাতি মুত্তাকিন ও পরহেজগার মানুষদের অভ্যেস। তারা যথাসময়ে মহান করুণাময়ের নিকট ইস্তিগফার করে, মহান আল্লাহ তার গুণ বর্ণনা করে, যেমন প্রথমেই বলেছিলাম, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, তাদের অভ্যেসই হল এই পরহেজগার মানুষরা তাহাজ্জুদ পড়ে, আর সেই সময়ে তারা কি করে, ইস্তিগফার করে। সূরা যারিয়াত 18 নম্বর আয়াত। ইস্তিগফার আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ককে সুদৃঢ় করে, তৌহিদের আকিদা মনের মাঝে সবল করে, যেহেতু সে জানে যে একমাত্র আল্লাহই প্রকৃত মাবুদ এবং তিনি ছাড়া ক্ষমার মালিক কেউ নয়। এ কথাটাও আমরা আগে হাদিসে বলেছিলাম, এখন কোরআনের আয়াত থেকে শুনুন। আল্লাহ বলছেন, والذين اذا فعلوا فاحشه او ظلموا انفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب الا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون اولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الانهار خالدين فيها ونعم اجر العاملين। যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি জুলুম করে, আল্লাহকে অতঃপর আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর আল্লাহ ছাড়া অন্য কেউ পাপ ক্ষমা করতে পারে, আর কেউ নেই যে আল্লাহ ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে, এবং তারা যা অপরাধ করে ফেলে তাতে জেনে শুনে অটল থাকে না, মানে জেনে শুনে একই পাপ বারবার করে না, ওই সকল লোকের প্রতিদান তাদের প্রতিপালকের কাছে ক্ষমা এবং জান্নাত, যার নিচে নদীসমূহ প্রবাহিত, সেখানে তারা চিরকাল থাকবে, এবং সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম। এখানে আমরা জানতে পারলাম যে আল্লাহই কেবলমাত্র, আমরা জানি যখন ইস্তেগফার করি যে আল্লাহই একমাত্র ক্ষমা করে থাকেন। ইস্তেগফার মানুষকে বিনয়ী করে তোলে। যখন বান্দা আল্লাহর কাছে ইস্তেগফার করে, দেখবেন যারা সবসময় ইস্তাগফিরুল্লাহ ইস্তাগফিরুল্লাহ বলেন, দেখবেন তারা বিনয়ী হয়, তারা অহংকারী হয় না, তারা উদ্ধত হয় না। যারা অহংকারী হয় উদ্ধত হয়, তাদের মুখ থেকে কোনোদিন সরি শুনবেন না, ভুল হয়ে গেল বাস মাফ চাইবে না, দেখবেন বিনয়ী মানুষ, ভাই ক্ষমা করবেন। আমাদের দেশে অবশ্য এরকম করার নিয়ম আছে, আপনার পায়ে যদি গায়ে যদি পা লেগে যায় তো কি করে, এটা কাদের অভ্যেস, এরকম আছে নাকি ইসলামে, কাদের আছে, ওই প্রতিবেশীর ওখান থেকে চলে এসছে, শাশুড়ি শ্বশুরের পা ছুঁয়ে সালাম করতে হয় ইত্যাদি, কারো গায়ে পা লাগলে তখন নমস্কার, না এসা ইসলামের না। কিন্তু বিনয়ী বান্দা যারা, তারা এরকম সালাম না করলেও কমসে কম বল ভাই আমাকে ক্ষমা করেন, কিংবা যারা একটু ইংরেজি শিক্ষিত তারা কি বলে, এক্সকিউজ মি, না কি বলে, এক্সকিউজ মি। আর যদি আরবিওয়ালা হয় তাহলে কি বলে, কি বলে, মালিশ, মালিশ আফওয়ান, মালিশ আফওয়ান, তাই না, দেখবেন এরা বিনয়ী। আর যারা উদ্ধত ফিরিয়েও তাকায় না, অহংকারী উদ্ধত মানুষরা ক্ষমা চায় না, যার ভুল করে ক্ষমা চায় না, বাপ মায়ের কাছে ভুল করে বাপ মায়ের কাছে ক্ষমা চায় না, স্বামীর কাছে ভুল করে স্বামীর কাছে ক্ষমা চায় না, স্ত্রীর কাছে ভুল করে স্ত্রীর কাছেও ক্ষমা চায় না, ছোট হলেও ক্ষমা চাইতে, তাই না, ক্ষমা চাইতে হবে, তবে মোহর না দিলে পরে ক্ষমা চাইতে হয়, তাই না, তখন স্ত্রীর কাছে ক্ষমা চাইবে, পারলাম না, না এখানে ছোট হবে কেন, তুমি তোমার দেওয়ার ক্ষমতা আছে, তোমাকে ঋণ পরিশোধ করতে হবে, এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। মোট কথা, বিনয়ী মানুষদের অভ্যেস হল ক্ষমা চাওয়া। অমায়িক চরিত্রের মানুষ যারা তারা ক্ষমা চায়, আর যারা ক্ষমা চায় দেখবেন ক্ষমাকারী ক্ষমা যারা প্রার্থনা করে তাদের অন্তর থেকে অহংকারের ধাতু বিলীন হয়ে যায়, আর তাতে তার মন হয় অমায়িক, চরিত্র হয় সুন্দর এবং কর্ম হয় উত্তম। ইস্তেগফার এত বড় গুরুত্বপূর্ণ একটি ইবাদত এবং এত বড় একটি পরিত্রাণের ওসিলা। সুতরাং তুবা লিমান ওয়াজাদা ফি সাহিফাতিহি ইস্তিগফারান কাসীরা, তার জন্য সুসংবাদ যে কেয়ামতের মাঠে তার আমল নামাতে কি দেখবে, অনেক অনেক ইস্তিগফার দেখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য সুসংবাদ, তার জন্য শুভ পরিণাম, যে ব্যক্তি তার আমল নামায় অনেক অনেক ইস্তিগফার দেখবে, খাতায় দেখবে ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বহু আছে। এই জন্য বেশির বেশির ভাগ কি করতে হয়, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে হয়। কাতাদা রাহিমাহুল্লাহ বলেছেন নিশ্চয় এই কোরআন তোমাদেরকে তোমাদের রোগ ও চিকিৎসার কথা বলে। আমাদের যে কোরআন আমরা পাঠ করি অবশ্য বুঝে পাঠ করি না, তাই আমরা আমাদের নিজেদের রোগও ধরতে পারি না আর রোগের ওষুধও জানতে পারি না। ডাক্তারি না পড়লে কি আর চিকিৎসা করা যায়, না রোগ ধরা যায় না রোগের ওষুধ জানা যায়, পড়তে হবে বুঝতে হবে তবে তো ডাক্তারি পাস করতে হবে। যারা কোরআন বুঝে পড়ে আরবি না জানলেও আরবি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে, সম্পূর্ণ না বোঝা গেলেও কিছুর তো বোঝা যায়, কিন্তু কোনদিন খুঁজেও দেখেনি যে আল্লাহ কি বলছেন, কোনদিন পাতা উল্টিয়েও বাংলা কোরআন যে পাওয়া যায় বাজারে সেটাও আমাদের হুঁশ নেই। আমাদের মাকতুব দাওয়াতে বাংলা কোরআন পাওয়া যায় এ খবর অনেকের কাছেই নেই, যেহেতু দরকারই নেই বাংলা কোরআনের, বাংলা জেনে আমার দরকারই নেই। না আমি রোগ চিনব না আমি ওষুধ বুঝব, আমি রোগ পোষণেওয়ালা, আমি রোগ পুষে রাখব। আর রোগ পুষে রাখলে পরে কি অবস্থা হয় জিজ্ঞেস করেন, রোগ পুষে রাখলে পরে কোম্পানি আপনাকে টিকিট দিয়ে দেবে তাই না, রোগ পুষে রাখবেন না খবরদার, শরীরের মধ্যে রোগ পুষে রাখবেন না, কোম্পানি টিকিট ধরিয়ে দেবে বলে যাও। আমরা এমন মানুষ কোরআন পড়ি না কোরআন বুঝি না, কোরআন পড়লেও কোরআন বুঝি না, মানে বুঝি না, বোঝার চেষ্টাই করি না, তাই রোগ চিনতে পারি না এবং রোগের চিকিৎসা করারও যে আগ্রহ সেই আগ্রহ আমরা প্রদর্শন করি না। কাতাদা বলছেন সুতরাং তোমাদের রোগ হল গোনাহ সমূহ, কোরআন পড়লে না বুঝবেন কোনটা গোনাহ, আর তোমাদের চিকিৎসা হল ইস্তেগফার, তোমাদের ওষুধ কি ইস্তেগফার, ইস্তেগফার করো, গোনাহ করলেই ইস্তেগফার করো, ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফার হলো ডাস্টারের মতো, ডাস্টার কাকে বলে, ডাস্টার যেমন বোর্ডে লেখা হয় তারপরে কি করা হয় মুছে দেওয়া হয় ডাস্টার বলে, তো কোন একটা জিনিস লিখলেন আবার মুছে দিলেন, ডিলেট করা বলে, আপনি কম্পিউটারে লিখলেন বলে ডিলেট করে দাও, ডিলেট করা, তো ইস্তেগফার হলো ডিলেট করা, যখনই পাপ করবেন পাপকে ডিলেট করবেন কি দিয়ে, ইস্তেগফার দিয়ে। ইস্তেগফার হলো ডাস্টারের মতো যা আপনার পাপকে মোচন করে ফেলে। দেখুন কথায় কথা বাড়ে আগুনে বাড়ে ঘি, এখানে একটা মেসেজ আসছে বারবার যে কোরআনের আয়াত লেখে খবরদার ডিলেট করো না, এটা বিশাল পাপ। এজন্য কম্পিউটারে বা তোমার মোবাইলে কোরআনের আয়াত মেসেজ সেন্ড করো না, কারণ কেউ ডিলেট করবে সে পাপই হয়ে যাবে। কথাটা কি ঠিক না ভুল, ভুল কথা। কোরআন মাজিদ পুরানো হয় আপনারা জানেন, সাহাবারা কোরআন বাড়তি এগুলোকে পুড়িয়ে দিয়েছেন। কোরআন মাজিদ আপনার যদি পুরনো হয়ে যায় পড়ার অযোগ্য হয় আপনি কি করবেন, পানিতে ফেলে দেবেন তাই না বাকার আবু বাকার, কোরআন অচল হয়ে গেছে, কোরআনের পাতা যদি কোথাও পান পানিতে ফেলবেন না কি করবেন, পানিতে অনেকে ফেলে, আর পানিতে ফেললে পরে দেখবেন অনেক সময়ে পায়খানার সাথে কোরআন ভাসছে, কোন মরার সাথে কোরআনের পাতা ভাসছে। আর আমাদের পাড়া গ্রামের মেয়েরা তো পুকুরে ঘাটে পেশাব করে, এটা জানেন না, জানেন না, আর যাদের বাড়িতে বাথরুম নেই তারা ওই পুকুরের পাড়ে পায়খানা করে পুকুরে ঘাটে গিয়ে, আর সেখানে যদি কোরআনের পাতা ভাসে তো সম্মান হবে না অসম্মান হবে, আপনি সম্মান করে কোরআনের পাতাটাকে পানিতে ফেললেন মনে করে এতে সম্মান হলো, কিন্তু এতে সম্মান হলো অসম্মান হয়ে গেল। কি করতে হবে, হয় আপনি জ্বালিয়ে কোরআন জ্বালিয়ে ফেলবো সর্বনাশ, কোরআন তো কাফেররা জ্বালায়, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কোরআনরা কাফের রাজা, কোরআন কাফেররা জ্বালায় অসম্মান করে, আর আপনি জ্বালাবেন সম্মান রক্ষা করার জন্য। যদি বলেন না পড়াতে পারবেন, ঠিক আছে, তাহলে কবরস্থানে যান, যেখানে সাধারণত কেউ পেশাব পায়খানা করে না, একটু খাল করে মাটিতে পুঁতে দেন। খবরদার কি করবেন না, কোরআনের পাতাকে পানিতে ফেলবেন না। এখানে সৌদি আরবে তো পানি পাওয়া যায় না, এখানে তো ফেলার কোনো ব্যাপারই নেই, এখানে দাফন করতে হবে। আর অনেক সময় দেখবেন আমাকে, আমার অনেক বালাদিয়া ভাইরা বলেছেন যে হুজুর অনেক বালাদিয়ার ডিব্বাতে, পৌরসভার ডিব্বাতে আমরা কি পেয়েছি, পুরনো কোরআন পেয়েছি, তাই না? হতে পারে, যাদের মধ্যে আল্লাহর তাজিম নেই, সবাই তো আর আল্লাহ রসুলের জামানাতেও তো আবু জেহেল ছিল, তো সবাই তো আর ভালো হতে পারে না, তারা কোরআন ডিব্বাতে ফেলেছে। আর আপনারা, আমি একথাও শুনেছি যে মাদ্রাসার ছাত্ররা অনেক সময়ে গাড়ির অপেক্ষা করে, গাড়িতে বাপ ভাইরা নিতে আসে, গাড়ির অপেক্ষা করে, তো সেই সময় প্ল্যাটফর্মে বসে থাকে, কিসের উপরে বসে জানেন, ওই যে বই এবং কোরআন একসাথে রাখা আছে সেটা নিচে দিয়ে তার উপর, যাতে সাদা তোপ কি না হয়ে যায়, ময়লা না হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহর তাজিম আছে। আর ওই চোরের কথা তো মনেই আছে, যে চোর মসজিদের ঘড়ি চুরি করতে গিয়েছিল, তো একটু উঁচুতে ছিল, ঘড়িটা উঁচুতে আছে, কি করে পারবো, তো কোরআনগুলো, কোরআন রাখা আছে, কোরআনগুলোকে জমা করে ইটের মতো থাকি থাকে কোরআনের উপরে চেপে, তো আল্লাহ তাজিম নেই, তাজিম থাকলে কি পারতো? আমাদেরকে যদি বলে কোরআনের কসম করে বল দেখি, আমাদের শরীর তখন থরথর করে কাঁপে, আল্লাহর কসম করে বলছি বলতে পারবো, কিন্তু কোরআন হাতে দিলে আর মুখে কথা বেরোবে না, আছে না নাই? যার তাজিম আছে না, সে তাজিম করবে, কোরআনের তাজিম করুন, পুরনো পাতা খবরদার পানিতে ভাসাবেন না। এখানে বলতে চাইলাম কি, ইস্তেগফার, যে কোরআনের পাতা কোরআন লেখার পরে ডিলিট করা যাবে, আমার দরকার ছিল লিখলাম তারপরে আমি মুছে ফেললাম, এতে কোনো সমস্যা নেই, কিন্তু মেসেজ এসছে তাই বললাম। যা দিয়ে গুনার বোর্ড মুছে ফেলা হয় অথবা রুল মোছার রবারের মতো, যার দ্বারা পাপের খাতা, খাতায় লেখা পাপ মুছে ফেলা হয়। ইস্তেগফার করুন, ইস্তেগফার হলো ডাস্টার, ইস্তেগফার করুন, ইস্তেগফার হলো ডিলেট, যে পাপ আপনি করেছেন জীবনে, করছেন বা না করছেন, ইস্তেগফার করুন, তাহলেই সুসংবাদ নেন। কাল কেয়ামতের দিনে যদি আপনার আমল নামাতে বহু ইস্তেগফার থাকে, তাহলে আপনি ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা পাবেন, এবং যে জান্নাতের দিকে আমাদেরকে ধাবিত হতে আল্লাহ বলছেন, সেই জান্নাতের দিকে ধাবিত হওয়া যাবে আল্লাহর ক্ষমা পেলে, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব এবং জান্নাত লাভ করব ইনশাআল্লাহ। রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।